বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। শুরু হচ্ছে সাইমুম শিল্পী গোষ্ঠীর 33তম প্রযোজনা, কিশোর শিল্পী শাহাবুদ্দিনের চতুর্থ একক অ্যালবাম আল্লাহকে সত্যি ভালোবাসে যে। ক্যাসেটির শব্দ ধারণে মাহসিন সাউন্ড সিস্টেমস, প্রযোজনায় CHP, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, আল্লাহর দিন কেউ সে আলোর ক্ষীণ কেউ, মনের গভীর থেকে ভালোবাসে সে। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, আল্লাহর দিন কেউ সে আলোর ক্ষীণ কেউ, মনের গভীর থেকে ভালোবাসে সে। ভালোবাসে রাসূলের পবিত্র সুন্না, সুন্নাই মেনে নেয় তার খাঁটি উম্মা। ভালোবাসে রাসূলের পবিত্র সুন্না, সুন্নাই মেনে নেয় তার খাঁটি উম্মা। হুক না তা বিয়ে শাদি অনুরোধ সাধা সাধি, হুক না তা বিয়ে শাদি অনুরোধ সাধা সাধি, মেনে নেয় তার সবই অনায়াসে। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, আল্লাহর দিন কেউ সে আলোর ক্ষীণ কেউ, মনের গভীর থেকে ভালোবাসে সে। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, ভালোবাসে কোরআন হাদিসের আহ্বান, জীবনের ঘানি টানে ওই দুটি নির্দেশে। ভালোবাসে রাসূলের অনুপম সংস্কৃতি, হোক না তা যুদ্ধ শান্তি রাজনীতি। ভালোবাসে রাসূলের অনুপম সংস্কৃতি, হোক না তা যুদ্ধ শান্তি রাজনীতি। হোক না তা দেশ সেবা লেনদেন নেবা দেবা, হোক না তা দেশ সেবা লেনদেন নেবা দেবা, ত্যাগ কুরবানি করে হেসে হেসে। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, আল্লাহর দিন কেউ সে আলোর ক্ষীণ কেউ, মনের গভীর থেকে ভালোবাসে সে। আল্লাহকে সত্যি ভালোবাসে যে, আল্লাহর দিন কেউ সে আলোর ক্ষীণ কেউ, মনের গভীর থেকে ভালোবাসে সে।